قادیانی رافضی خارجی متزلہ زہمی زابریہ زبریہ جو تو رکھن دول تیا تو ٹفیر کر کنو بیٹا فتوہ دیتے بار بنا جو اچھا واجے درود شریف پڑھانا جائے چھے حرام اے فتوہ دیار کار رکھن ہوتا نہیں اتیب ہم رہ دیکھتے بھائی جو کن راستار اوپر دانائی پولیٹیکل کنو ریلی راج نیتک جو کن کنو پروسیشن بار ہوئے بیچیل بار ہوئے মুসলমানের ঘরের বহু সন্তানকে দেখি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করে এত জোরে জিন্দাবাদ করে যে তাদের গলা শিরা পর্যন্ত দেখা যায়। আমি প্রশ্ন করি সেই সভ্য ভদ্র মন্ডলীর কাছে, আমার রসুলকে কেবল পশ্চিমবঙ্গের তোমার নেতার মতো কোন নেতা ছিলেন? আমার রসুলকে ভারতের রঙ্গলি সাম্রাজ্যের কোন শাহিনশাহ বাদশার মতো ছিলেন? আমার রসুল কি ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন? আমার রসুল কি আমেরিকার বারাক ওবামার মতো ছিলেন? না না, তিনি ছিলেন নেতাদের নেতা, শাহিনশাহদের শাহিনশাহ, বাদশাহদের বাদশাহ, নবীকুলের শিরোমণি, রসুলদের সরদার, গ্রেটেস্ট লিডার অফ অল টাইম ফাজ মুহাম্মদ, বিশ্বের বুকে সর্বকালে শ্রেষ্ঠ লিডার যিনি ছিলেন উনি আমার নেতা, আপনার নেতা, বিশ্বের সর্বকালে শ্রেষ্ঠ। আমেন। আর বেটা নামটা হলো মোহাম্মদ মুস্তাফা। তার উপর একটু জোরে দরুদ শরীফ পড়লে কি আমাদের গলায় ব্যথা হবে না? খারাপ লাগছে নাকি শুনতে? তার উপর জোরে দরুদ শরীফ পড়লে গলায় ব্যথা হবে নাকি? শরীয়তের দিক থেকে তো কোনো অসুবিধা নেই। দুনিয়ার লিডারের জন্য হাত পা ছুড়তে পারি, ঝগড়া করার সময় গলা ফাটিয়ে করতে পারি, আসুন বসুন, আগে আগে এসে বসুন, ইয়ে দিল কা সৌদা হ্যায় জো আয়ে লুটে। তো যাই হোক, আমি তাই বলছিলাম, হাদিস তিলাওয়াত করেছি, সামাজিক ভাবে সাইন্টিফিক্যালি দরুদ শরীফের মর্ম বুঝিয়ে দিয়েছি, তাই তো? সকলে মিলে পড়তে থাকুন, আল্লাহুম্মা সাল্লি আলা আদবের সাথে ওয়ালা আলি আরো আদবের সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। নসিবর কশ্তি শরবে বেরুসালে দরি দরিয়া, নসিবর কশ্তি শরবে বেরুসালে দরি দরিয়া, অগর নামি মুরত মৌজশে নবী নীরু ইসাইল্লাহ, আল্লাহুম্মা ওয়ালা আলি। আগর শায়ে খোবানমো নিহদ বর চশমে মন পারা কে খাকে, কে খাকে পায়ে ও বকশম মুরা দুনিয়া ও খোবারা, আল্লাহুম্মা ওয়ালালে। মাশাআল্লাহ, সমবেত সুধি জ্ঞানী গুণী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বী চাচাজিগণ, বয়োজ্যেষ্ঠ আমার প্রতিবেশী ভাইরা, সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার্স, আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে ইকরাম, খাস করে আমার মুরব্বী চাচা জান হুজুর পীর কেবলাগণ, পীরজাদা ভাই সাহেবগণ, দরবারে ফুরফুরা শরীফে আরাম করছে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এবং পাঁচ হুজুর পীর কেবলা রহমাহুমুল্লাহ, তাদের কবরে জানাই আমার শত শত সালাম। ফুরফুরা শরীফের কোনায় কোনায় যত অলিয়া উলিয়া গস কুত বাবদাল আবতাল শুয়ে আছে, সকলের রওজাই জানাই আমি আমার শতকোটি সালাম। আজকে জলসার মুনতাজিমিন হযরাত, দূর দূরান্ত থেকে আগত আমার ভাইরা, পর্দার অন্তরালে দূর দূরান্তে অবস্থিত আমার ধার্মিকা শ্রদ্ধা ভাজনা পর্দা নিশীন মা বোনেরা, আপনাদের সকলকে আমি সুন্দর সময় জানাই আমার অন্তরন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, আমার ভালোবাসা, আমার সালাম। বিশেষ করে আজকের মাহফিল বিশ্ব নবী দিবস, আপনাদের সকলকে আমি জানাই আমার অন্তরন্তস্থল থেকে বিশ্ব নবী দিবস, উর্দুতে ইয়ামুন নবী, কোরআনের ভাষায় মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আন্তরিক মোবারকবাদ, যার মধ্যে দিয়ে আমার পাঁচ হুজুর পীর কেবলা রহমাহুল্লাহ কুল মুমিনিন মুমিনাত সওয়াব বখশি, বাতাজিয়াতে মুফতি আজম কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা, যার স্মরণে সভা, এর মধ্যে দিয়ে আমাদের ইসালে সবাবের কাজ চলবে। মূল জিনিস হচ্ছে কি, ফুরফুরা শরীফের মানুষদের শোনাবার মতো ওয়াজ। পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষের বুকে কোন আলেম ওলামা তাদের কাছে আর বাকি নেই। ইনশাআল্লাহ আমার গ্রামের আমার মহল্লার মানুষদের সব ওয়াজই কম বেশি শোনা হয়ে গেছে, নতুন করে এমন কোন কুরিয়া আমাদের কাছে বাকি নেই যেটা আপনাদের নতুন লাগবে, শোনাতে পারবো আপনাদের, বুঝলেন। তথাপিও বর্তমান যুব সন্ধিক্ষণ, আমাদের এনভায়রনমেন্ট, সার্কামস্টেন্স, মাহওয়াল, কিছু কথা অনেক সময় বলে থাকে, মাহওয়াল বলে থাকে, সার্কামস্টেন্স বলে থাকে, নামাজ নামাজির অভাব নেই, রোজা রোজাদারের অভাব নেই, হজ হাজির অভাব নেই, যাকাত যাকাত দেনেওয়ালার অভাব নেই। সমস্যা কোথায়? সমস্যা ওই জায়গায়, আজ নতুন করে আবার প্রশ্ন এসেছে কারো কারো মাথায়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা করব কোনটা করব না, কোনটা করতে হয় কোনটা করতে নেই, আবার নতুন করে এই ধন্দ, আবার নতুন করে কিছু কিছু তথা কথিত মানুষের মাথার মধ্যে এসে ঢুকেছে, এটা জায়েজ ওটা না জায়েজ, ওটা হালাল ওটা হারাম, ওটা ঠিক এটা বেঠিক, এখন ভুল কোনটা ঠিক কোনটা এটা নিয়ে আমাদের মাথা গুলিয়ে গেছে। কেন? বাংলা ভাষায় বলে বারো কামারে ফাল নষ্ট, আর মেহরাবের ভাষায় বলি বারো মাওলানাতে বর্তমান জওয়ান যুবকদের ইমান নষ্ট, কারণ আগে ফতোয়া দিত মুফতি, এখন ফতোয়া দেয় মুসল্লি, আগে ফতোয়া নিতে মুফতির কাছে যেতে হতো, এখন ফতোয়া নিতে মুসল্লির কাছে যেতে হচ্ছে। সব থেকে বড় দুঃখের বিষয়, আল্লাহর কাছে হাত উঠা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তার রহমত বন্ধ হয়নি, আমাদের হাত উঠা বন্ধ হয়ে যাচ্ছে। সব রেসানি সব বক্সি দোয়া, সেই মুসলিমের হাদিস খুলুন, জামে তিরমিজি খুলুন, তাবারানি খুলুন, হযরত ইমাম নাশাপুরীর কল দেখুন, বুখারীর রিওয়ায়াত থেকে সাব্যস্ত, সহিহ মুসলিম থেকে সাব্যস্ত, জামে তিরমিজি থেকে সাব্যস্ত, যে একটা মানুষ ইন্তেকাল করলে সাত দিন পর্যন্ত, জামে তিরমিজিতে বলছে চল্লিশ দিন পর্যন্ত তার তার জন্য দোয়া চাইতে হয়। আল্লাহ রাসূলের সাহাবারা চেয়েছেন পরবর্তীতে, আমরা আল্লাহ রাসূল চেয়েছেন, আল্লাহ রাসূলের সাহাবারাও চেয়েছেন। আমি দলিলে আসছি, আমরাও একটু কেউ মারা গেলে আমরাও একটু মিলাদ সালাম করে থাকি, একটু ইসালে সওয়াব করে থাকি, সওয়াব বখশি করে থাকি, কথা বুঝতে পারছেন না? এখানেও লিখা আছে মহান ইসালে সওয়াব, আজও আমরা বসে বসে করছি, কারণ আমরা নেমোখারাম অকৃতজ্ঞ আওলাদ নয় যে বাপের সম্পত্তি পেয়ে গেছে আর আমার কিছু প্রয়োজন নেই, সে কবরে মরুক। প্রচুর আজাব হোক, কথা বুঝতে পারছেন? এই ইসাল কথার অর্থ হচ্ছে পৌঁছানো, সবাব কথার অর্থ হচ্ছে দোয়া। কোথায় পৌঁছাবেন? মাল মাতাল ইনসান ইল্লাকাল গরীকুল মুতাদাব্বসি ইয়ান্তাজিরু দাওয়াতান ওয়া তালিকা। যখন কোন মানুষ ইন্তেকাল করে, ইল্লাকাল গরীকুল মুতাদাব্বসি, আল্লাহ রাসূল বলছে ওই মানুষটা ডুবন্ত নাবিকের মতো কবরের মধ্যে হাবুডুবু খেতে থাকে। সে যে নিজে কিছু নামাজ পড়বে হয় না, রোজা রাখবে হয় না, তাসবিহ পড়বে হয় না, নিজে কিছু অর্জন করবে হয় না, কারণ তার আমলের চ্যাপ্টারটাকে ইনকিতার করে দেওয়া হয়, ইনকাতা আনহু আমালহু, তার আমলের চ্যাপ্টারটাকে পুরো ইনকিতার করে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছে তখন তোমাদের পরিজন আত্মীয় স্বজন গুলো কবরে কি করে, ইয়ান্তাজিরু দাওয়াতান, বলো মুনতাজির হতে হে দোয়া কা, তারা কবরে অপেক্ষা অবস্থায় থাকে, অপেক্ষারত অবস্থায় থাকে তোমাদের দোয়ার জন্য। আর আমরা যখন দোয়া করে থাকি তারা কবরে সেই দোয়াগুলো পেয়ে থাকে, বলুন না সুবহানাল্লাহ। তো আজও আমরা করছি, কেন করছি? বর্তমান হাত ওঠা মানে কখনো কখনো হাত ওঠে আজানের পরেও শেষ হয়ে গেছে, অনেক মানুষ সংখ্যায় কম হলেও আজানের পরে দোয়া নেই, জানাজার পরে দোয়া নেই, ফরজ নামাজের পরে কেউ কেউ ইদানিং করছে না, দু এক পিস না, হাদিসে তো নেই, আশ্চর্য। বদরের ময়দানটা কি ইয়াদ করিয়ে দিতে হবে? আপনাকে কি ইয়াদ করিয়ে দিতে হবে হযরত ওমর ফারুকের জামানাটা? আপনাকে কি ইয়াদ করিয়ে দিতে হবে হযরত উসমান গনির জামানা? আপনাকে কি ইয়াদ করিয়ে দিতে হবে মাওয়াজ মাস মুআওয়াজের মওতটা? কথা বুঝতে পারছেন? জানাজাকে সামনে রেখে খোদা আল্লাহ রাসূল হাত তুলেছেন। শুধু তাই নয়, দেওবন্দের সদর মুফতি মুফতি শফি সাহেবের কওলও শুনে দিন, এই ইসালের সওয়াবটা হচ্ছে উত্তম কাজ, বড় কাজ, ভালো কাজ, এবং এটা সুন্নাতের মধ্যে পড়ে থাকে, বলুন না সুবহানাল্লাহ। এটা দেওবন্দের ফতোয়া, জানাজার পরে হাত তোলা। ফতোয়া আহমদিয়া খুলে দেখে নিন, ফতোয়া দারুল উলুম দেওবন্দ খুলে দেখে নিন, আমাদেরও ফতোয়া। বর্তমান সময় কোন সময় কেউ হাত তুলে আমি শুনতে পাই অনেক মসজিদে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা হলো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকবুর বিরাহমাতিকা আয়াত হয়ে গেল দোয়া। মরা বাপের কথা মনে পড়লো না, মায়ের কথা মনে পড়লো না, রাসূল পাকের কথা মনে পড়লো না, কথা আমার বুঝতে পারছেন কি পারছেন? দোয়া আছে সবরে সালি নেই, দোয়া আছে সালে সবাব নেই, হাত উঠছে। এখন আপনি বলবেন আপনারা কেন এটা করছেন, আগে তার জবাব দিন। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু হুরায়রা আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছে, আমরা কেন করি সবাব বকছি, সব রেসানি কেন আমরা করি? আজকে কেন সালে সবাব এখানে লেখা হয়েছে? আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু হুরায়রা কাবার সামনে দাঁড়িয়ে আছে, একদল মানুষ কাবার সামনে আসতে আবু হুরায়রা জিজ্ঞাসা করছে সালাম দিয়ে, ওয়ার ইউ কামিং ফ্রম, কোথা থেকে আসছেন আপনারা? বলছে আমরা বাগদাদ থেকে আসছি। ও ইরাকের বাগদাদ? বলছে হ্যাঁ। আচ্ছা ইরাকে বসরা বলে একটা শহর আছে চেনেন? বলছে হ্যাঁ চিনি। ওই বসরা শহরের পাশে উবাল্লা বলে একটা গ্রাম আছে চেনেন? বলছে বেশক চিনি। বলছে ওই উবাল্লা গ্রামের একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে আশার, মসজিদটা চেনেন? বলছে বেশক চিনি, বড় মশহুর মারুফ নাম করা মসজিদ। ওই সময় আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু হুরায়রা হুজুর কি বলেছিলেন শুনুন, মান ইয়াদমান লি মিনকুম আই ইউসাল্লি ফি মসজিদিল আশার রাকাতাইনি ওয়া ইয়াকুল হাযিহি লি আবি হুরাইরা। কি বললেন? মান ইয়াদমান লি মিনকুম তোমাদের মধ্যে কে এমন আছো আমার তরফ থেকে একটা কাজের দায়িত্ব নেবে? আমি আবু হুরায়রার তরফ থেকে একটা কাজের দায়িত্ব নেবে, কাজটা কি? আইয়ুসাল্লি ফি মসজিদিল আশআর রাকাতাইনি দুরাকাত ওই মসজিদে আশারেতে যে দুরাকাত নফল নামাজ পড়বে, ওয়াইকুল হাযিহি লিআবি হুরাইরাতা, আরা বলবে কিনা আল্লাহ ওই নফল নামাজের সওয়াবটা মক্কায় রাসূলুল্লাহ সাহাবা হযরত আবু হুরাইরার রূহে বখশে দিলাম। বুঝে গেছে? সুবহানাল্লাহ, জোরে বললে অসুবিধা আছে? ফুরফুরার মানুষ বলে আল্লাহর নাম নিতে নেই, এ কি আশ্চর্য কথা! জোরে নিন না সুবহানাল্লাহ। রাগ করবেন না আমার কথা, একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায় তো। কি বোঝা গেল? আল্লাহ রাসূলের সাহাবা আবু হুরাইরা, তিনি বলছে যে ওখানে দোয়া চেয়ে বলবে আল্লাহ এই নামাজের সওয়াবটা মক্কায় রাসূলুল্লাহ সাহাবা আবু হুরাইরা রূহে বখশে দিলাম, এই কথাটা বলবে। আজও আমরা বলবো আল্লাহ এই যে যা কিছু পড়লাম এই সওয়াবটা আমাদের মৃত্যুময় মুরব্বী রূহে বখশে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এতে কি বোঝা গেল? এই সওয়াব বখশি করাটা আমাদের আজকের কাজ না, আবু হুরাইরা হুজুরের জামানার কাজ। এখন আমাদের রাসূল পাকের সাহাবা করতে বলেছে, আমাদের কেউ বারণ করলে শুনবো? কথা বুঝতে পারছেন? শুনবো? কখনোই শুনবো না। এখন আমি প্রশ্ন করব, দোয়া যদি চাইতে হয় হযরতে আবু হুরাইরা খোদ আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছে দোয়াটা চাইতে, ওই বগদাদের শেষ প্রান্তে বাসরা শহরের পাশে উবাল্লা গ্রামের সেই মসজিদটাই পাঠালেন কেন? ওটা কি কাবা? ওটা কি মদিনার রওজা? ওটা কি বাইতুল মুকাদ্দাস? গ্রামের মধ্যে একটা মসজিদে পাঠালেন খোদ দাঁড়িয়ে আছে আল্লাহর কাবার সামনে? কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি খোদ আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছেন আর দোয়াটা চাইতে পাঠাচ্ছেন সেই এখান থেকে হাজার কিলোমিটার দূরে একটা গ্রামের মধ্যে, আপনি কাবাতেই তো চাইতে পারেন, এর গ্রাম দূরে চান? হযরত আবু হুরাইরা বললেন, সামিতু খলিলি سمعت خليلي أبي القاسم صلى الله تعالى عليه وسلم إن الله يبعث في مسجد الأشعار يوم القيامة شهداء بدر سمعت خليلي أبي أمر جان أمر شبت كي پيو تمو كي بولتے شوني چي أبي القاسم أمر رسول النبي সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইউবাসু, বেশক আল্লাহ ইউবাসু তুলবেন ফি মসজিদিল আশআর, ওই মসজিদে আশআর থেকে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনেতে শুহাদা আবাদরিন, বদরের যুদ্ধে শহীদানগুলোকে। অতএব জায়গাটা বড় মুতাবাররাত জায়গা, ওখান থেকে বদরের যুদ্ধে শহীদানদেরকে তোলা হবে। আর ওই মুতাবাররাত জায়গায় যে দোয়া চাও আল্লাহ তোমার দোয়াটা তাড়াতাড়ি কবুল করে নেবে। শহীদরা কি নবী? শহীদরা খোদা? কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? শহীদরা কিন্তু খোদা না, শহীদরা কিন্তু আল্লাহ না, শহীদরা নবী না, শহীদরা হচ্ছে বলি। অতএব সেখানে যাও, ওখানে কবর নেই, ওখানে কবর নেই, তাও যে নামাজ পড়ো। এখান থেকেই বোধ হয় দরগাওয়ালারা ফতোয়া বার করে। কথা বুঝতে পারছেন? কিন্তু ও ফতোয়া কাটা খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবা কবর নেই সেখানে দোয়া চাইতে যদি পাঠাই, না বলছে কি হযরতে আবু হুরাইরা বলছে, তর্কের খাতিরে আমি বললাম, ওখানে যে দোয়া চাও তাড়াতাড়ি দোয়াটা কবুল হবে। আল্লাহ রাসূলের সাহাবা পাঠিয়ে দিলেন ওলির দরবারে। এখন ওলি কাকে বলে? সীরাত ইবনে হিশাম খুলে দেখুন, ওলি কাকে বলে? তাবারানি খুলে দেখুন, ওলি কাকে বলে? সুনানে আবু দাউদ খুলে দেখুন, ওলি কাকে বলে? মাদারিজুন নবুয়াত দেখুন, ওলি কাকে বলে? শাহসুফি আলা হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি আত-তাফহিমাত ইলাহিয়া কিতাব খুলে দেখুন, ওলি কাকে বলে? তার ডেফিনেশন পরিষ্কার দেওয়া আছে। ওলি আমাদের সামনে যারা শহীদ হয় এদেরকে বলা হয় হুকমি শহীদ। আমাদের সামনে যারা শহীদ হচ্ছে এরা হচ্ছে হুকমি শহীদ আর হাকিকি শহীদ। এই শহীদের পার্থক্য করতে যে ইমাম তিবরানী তিনি লিখছেন তাবারানির মধ্যে, যে মানুষটি ময়দানে জঙ্গে শরীয়তে ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে ওই মানুষটা শহীদ হাকিকি অরিজিনাল হাকিকাতে শহীদ হয়েছে। কিন্তু আরো একজন বলি যার ইসলামের জন্য জান দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তার সুযোগ হয়ে ওঠে না, যুদ্ধের সমস্যা সমাধান হয়ে যায়, যুদ্ধ বিগ্রহ উঠে গেল কিন্তু শরীয়তের জন্য জান দেওয়া হলো না, চিরকাল ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জীবনটা অতিবাহিত করেছে। তবে রানী খুলে দেখুন বলছে ওই মানুষটা যখন মারা যায় ওরও দরজাটা শহীদের হয়, তফাত ওটা হাকিকি শহীদ এটা হুকমি শহীদ। বলুন না সুবহানাল্লাহ। অতএব এই শহীদরা যেখানে শুয়ে আছে সেখানে যে দোয়া চাও আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। বহু আল্লাহর ওলি আছে যারা শহীদ হতে পারেনি ময়দানে জঙ্গে কিন্তু আল্লাহর রাস্তাতেই জীবন অতিবাহিত করে শহীদ হয়েছে, মারা গেছে, সেগুলোকেও শহীদ বলা হচ্ছে, সেগুলোকেও শহীদ বলা হচ্ছে। তাই জন্য আমরাও একটু দোয়া চাওয়ার জন্য বিভিন্ন মাজারাতে শহীদানদের দরবারেতে আমরা যাই, বিভিন্ন বলিদের দরবারে যাই। এখানে একটা হাদিস অনেকে বলে থাকে লা তাসুবু রিহালা ইল্লা সালাসাতে মাসাজিদান, তোমরা তিনটে মসজিদ ছাড়া অন্য মসজিদের উদ্দেশ্যে ভ্রমণ করো না, অতএব জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা না জায়েজ হারাম। কিয়াসুম আল ফারিদ ঠিক মেসাল আর মুয়াসাল বিনহু ঠিক মিলল না, কিন্তু এখানে বলা হচ্ছে তিনটে মসজিদ ছাড়া অন্য মসজিদের উদ্দেশ্যে ভ্রমণ করো না। এখানে মাজার কথা আসলো কোথায়? আমরা তো কোন মসজিদের উদ্দেশ্যে ভ্রমণ করছি না, আমরা ভ্রমণ করছি জিয়ারতের উদ্দেশ্যে। কেন? চার ইমামের এক ইমাম হযরত ইমাম শাফি ফিলিস্তিন থেকে বাগদাদ শরীফ ইমাম আজমের মাজার জিয়ারত করতে আসতেন, তাকে জিজ্ঞাসা করতে করলে তিনি বললেন ইন্নি লাতাবারাকা বি হানিফাতিন আজিউ ইলা কবরিহি ফসাল্লাইতু রাকাতাই ফাসালতুল্লাহ ফাতুবদা সারিয়ান। কি বললেন? আমার আপনার কথা ইমাম শাফি বলছে আমি বরকত হাসেলের জন্য ফিলিস্তিন থেকে বাগদাদ শরীফে আসতাম, এসে বড় ইমাম ইমাম আজম আবু হানিফার মাজারটা জিয়ারত করতাম। আর শুধু তাই নয়, আমি তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ আমার দোয়াটাকে তাড়াতাড়ি করে কবুল করে দিত। তাহলে এটা বোধহয় আমরা আরম্ভ করিনি, আরম্ভ তাবেইনদের যুগে, তাবে তাবেইনদের যুগে হয়েছে, নবীর যুগে কি ছিল না? আল্লাহ রাসূল বলছে মানজার কবরি ফাজারানি ফাকাদ জারানি, যে আমার কবরটা জিয়ারত করে গেল সে আমার কবর নয়, স্বয়ং আমি হাবিবুল্লাহর সাথে জিয়ারত করে গেল, আমার সাথে সাক্ষাৎ করে গেল। বাবা নবীদের যুগেও তো ছিল এই জিয়ারত, পরে সাহাবাদের যুগে নবীর কবর জিয়ারত করতে যে, তারপরে তাবেঈনদের যুগে, বাবা তাবে তাবেঈনদের যুগেও ছিল, আমাদের যুগেও আছে, এটাকে তো উড়িয়ে দিলে চলবে না। আর আমি তো আমার কথা বলছি বাদালায়, এখন আসুন অতএব এই সব রেসানি আমরা একটু নেক জায়গায় যে করে থাকি, কিন্তু একটা কথা বললে আমার মুখটা বন্ধ হয়ে যাবে এখানে, যে ভাইজান এত হাঁড়ি রান্না টান্না না করি, এত হাঁড়ি রান্না টান্না না করি, মাইক লাইট পয়সা দিয়ে হুজুর কি এত কিছু না করে যদি সারা রাত নফল নামাজ পড়ে তাদের ধুয়ে বক্সানো হতো এটা কি কাজ হতো না? বেটার হতো, এর থেকে অনেক ভালো হতো, এর থেকে অনেক ভালো হতো ওটা। এসব এত বাতি মাইক লাইট হাঁড়ি এসব না চড়িয়ে হুজুর দাওয়াত না করে আপনি যদি ঘরে সারা রাত নফল নামাজ পড়ে দোয়া করে দিতেন আরো ভালো হতো। কিন্তু ওখানে আমার একটা প্রশ্ন আছে, নামাজ তো ভালো জিনিস, রোজা তো ভালো, হজ ভালো, যাকাত ভালো, তাসবিহ ভালো, তেলাওয়াত ভালো, ইবাদত ভালো, রিয়াজত ভালো, সবই ভালো, যে করছে সবই তো ভালো, যে মানুষটা নামাজ পড়ছে, যে মানুষটা রোজা রাখছে, যে মানুষটা হজ যাকাত করছে, যে মানুষটা তাসবিহ পড়ছে, নামাজ রোজা তো ভালো, যে পড়ছে সে মানুষটা কতটা ভালো আগে সেটা দেখতে হবে। কথা বুঝতে পারছেন? যে সে সারা রাত নফল নামাজ পড়ে বকশালে তার রুহে পৌঁছে যাবে, আল্লাহ মাফ করে দেবে, বেশক ওটা আফজালুল ইবাদত, ইবাদত সালাত অস্বীকার করছি না, ওটা আরো ভালো কাজ হবে, কিন্তু যে নামাজ পড়বে সে মানুষটা কেমন আগে দেখতে হবে, তার সেজদাটা কেমন হবে, আদম আলাইহিস সালামের থেকে বেটার হবে তো, কারণ আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কেঁদেছে আল্লাহ মাফ করেনি, 300 বছর ধরে কেঁদেছে আল্লাহ মাফ করেনি, শেষ পর্যন্ত যখন বললেন আল্লাহুম্মা ইগফিরলি বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমার আখেরি নবী কোন জায়গায় বহুরমতে কোন জায়গায় বিওয়াসিলাতে, বলছে আল্লাহ তোমার আখেরি নবী দয়ান নবী মুহাম্মাদের তাওয়াসসুল দিলাম, মুহাম্মাদের ওসিলা দিলাম, মুহাম্মাদের হুরমত বরকত দিলাম, আল্লাহ গো তোমার দোস্তের ওসিলাই তুমি আমায় মাফ করে দাও, আল্লাহ বলছেন এখন মাফ করে দেবো, কিন্তু আদম তুমি আমার দোস্তকে চিনলে কি করে, বলছে আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম ওই সময়তে আমি জান্নাতের দরওয়াজার উপরে দেখতাম তোমার নাম লেখা থাকতো, তারপরে ওর নামটা মুহাম্মাদের রাসূলুল্লাহ লেখা থাকতো, আল্লাহ আমি সেদিনে দেখেছি, আল্লাহ ফেরদাউসের গোলামগুলোকে দেখতাম যাদের বুকেতে তোমার নামের পরে ওর নাম লেখা থাকতো, জান্নাতের হুরগুলোকে দেখতাম যাদের কপালে তোমার নামের পরে ওর নামটা লেখা থাকতো, আল্লাহ গো আমি জান্নাতে দেখেছি আজ আমার জীবনে কাজে লাগালাম, আল্লাহ বলছে তোমার কাজ হয়ে গেছে আদম, আমার হাবিব দোস্ত মুহাম্মাদের ওসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, বলুন না সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম যদি আমার রাসূলের ওসিলায় মাফ ক্ষমা পেয়ে থাকে, আমরাও রাসূলের উপর নাযিল হওয়া কোরআনের ওসিলা, আমরাও রাসূলের মিলাদের ওসিলা, আমরাও রাসূলের কথা তার আলোচনা জিকরের ওসিলা, আমরাও তার হাদিসের ওসিলা, আমরাও তাই নবীর মিলাদ নবীর ওসিলা দিয়ে চাইছি, আল্লাহ তাড়াতাড়ি কবুল করে দেবে, বলুন না সুবহানাল্লাহ, এই জন্য একটু মিলাদ শরীফ করে আমরা চেয়ে থাকি, মজান মিলাদ শরীফ ইসালে সব বুঝে গেছে তো নাকি, কোরআন হাদিস থেকে সাব্যস্ত আছে তো, অতএব এটাকে নিয়ে আর যেন কোন প্রশ্ন না, আমার প্রোডাকশন খুব কম, এখানে আড্ডা মারি, সত্তারের দোকান আছে, সত্তার বাইরে সন্ধ্যের পরে এখানে আড্ডা মারতে আসি, সব পাড়ার বন্ধু বান্ধবরা এক জায়গায় হই হই করি, কিন্তু আমার এই প্রোডাকশন দেখে এখানে হই হই করা দেখে আমার আমার স্টাডিটাকে উড়িয়ে দেবেন না যেন, কথা বুঝতে পারছেন না, এই দলিলকে আপনাকে কেটে দিতে গেলে অনেক বেগ পেতে হবে, এখন উল্টো দিকে আমি যদি বলি অনেক সিস্টেম পৃথিবীর বুকেতে এসেছে, অনেক দিল্লির বস্তি নিজামুদ্দিনে চালু হয়েছে, অনেক এদিকে হয়েছে, অনেক ওদিকে হয়েছে, অনেক সেদিকে হয়েছে, এইসব কাস্টমস গুলো এইসব প্রথাগুলো কি কোরআন হাদিসে কোন জায়গায় আছে দেখাতে পারবেন, যদি থাকে আমিও কাল থেকে বেরোবো, দেখাতে পারবেন, কোরআন হাদিস থেকে দেখান আমিও বার হয়ে যাব, কিন্তু আমার এগুলো আছে তাই আমরা করি, না হুজুর সবই ঠিক আছে কিন্তু দিনের কথা বলে এত টাকা নিয়ে কি ঠিক আছে, কথা বুঝতে পারছেন না, সত্যি তো মশলায় আটকে গেছে, তো আমাকে প্রশ্ন করেছিল যে ভাইজান আপনি দিনের কথা বলে এত টাকা ইনকাম করেন আপনাকে খারাপ লাগে না, যারা আন্ডার প্যান্ট জাঙ্গিয়া বিক্রি করে ইনকাম করছে তাকে যদি খারাপ না লাগে, শাড়ি বেচে কামাচ্ছে তাকে যদি খারাপ না লাগে, ছুটকি মাছ বেচে কামাচ্ছে তাকে যদি খারাপ না লাগে, আমি আল্লাহ রসুলের কথা বলার পর আল্লাহ আমাকে দিচ্ছে স্বভাবকে স্বভাব, পয়সাকে পয়সা, ইজ্জতকে ইজ্জত, সম্মানকে সম্মান, আল্লাহর কোরআন শোনাবার থেকে এর থেকে বড় সম্মানীয় কাজ আর কিছু আছে, অতএব এই লাইনে যা কামাচ্ছে আরো বেশি কামালে আমার ভালো হতো, আর কি কথা ঠিক না ভুল বলছি, না শরীয়তের ফতোয়া, আমি যেটা মক্কার ইমামকে জিজ্ঞেস করতে হবে কাবার ইমামকে, সেও তো নামাজ পড়িয়ে পয়সা নিচ্ছে, অতএব কাবা থেকে ফতোয়াটা আনো তারপর আমি বলবো, না হুজুর এরা কেমন হলো, না মদিনা থেকে ফতোয়াটা এনো তারপর, না দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়াটা এনো, কারণ সেখানে মুহাদ্দিস মুফাসসিররা পয়সা নিচ্ছে, আমার তো দিন দুনিয়ার ফায়েজ বরকত, আর নামাজ তো পাক্কা দিনই কাজ, কেউ যদি বলে আল্লাহ দিন দুনিয়ার নামাজ পড়ছে আল্লাহ আকবার নামাজ হবে, কথা বুঝতে পারছেন, অথবা ফতোয়ার গভীরে গেলে অসুবিধা, কারণ আমিও তো হুজ্জাতুল্লাহিল বালেগা পড়াছিলাম, নাউজুবিল্লাহ অহংকার করছি, আমি একটু ফতোয়ার কিতাবগুলো মাঝে মধ্যে মানে পড়ে দেখেছি, অনেক বেশি আমার সব টাটকা স্টুডেন্ট ভাইদের মতো না পড়লেও একটু একটু তো পড়েছি, অতি ব্রড মাইন্ডে ভাবুন, বড় মনে ভাবুন, ছোট মন করবেন না, যেন আপনি আমাকে দেখলে বলতে পারে আরে আমার ফুরফুরার ভাই আসো সিনা লাগাও, বুকে করে যেন জড়িয়ে ধরতে পারি, আপনিও দেখলে বলবেন আরে আমার পাড়ার ছেলে, আমাদের পীরের ছেলে, আমাদের হুজুরের ছেলে মেহরাব ভাইজান, আপনিও সিনা টেনে যেন বলতে পারেন, একজন আরেকজনের পহচান হতে পারছি না, একজন একজনের হিংসুক হয়ে লাভ আছে, কথা বলবো বুঝতে খারাপ লাগছে নাকি আপনাদের? আমরা একজন আরেকজনের পহচান কেন হতে পারছি না? আমরা একজন আরেকজনের পহচান হয়ে যাই। যাই হোক, আমি যেটা বলছি, তো আমার মনে আছে এই মিলাদুন্নবী, আমাকে একটা প্রশ্ন, কেন মিলাদ করছি? এই ঈসালের স্বভাবটা মিলাদুন্নবীর মধ্যে দিয়ে, নবী দিবসের মধ্যে দিয়ে হচ্ছে। ঈসালের স্বভাব মিলাদুন্নবীর মধ্যে দিয়ে হচ্ছে। তো আমাকে প্রশ্ন করেছিল লখনউতে, কেন বলছি জানেন? আমার এখানে সাক্ষী প্রমাণ আছে বলে আমি বলছি। যে শামীম লখনউতে ছিল, এই পাশেই বাড়ি শামীম লখনউতে থাকে। www.anibas.in